আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাতে হারাম হালাল সংক্রান্ত বিভিন্ন বিষয়, আর আজকের বিষয় হলো যাকাতের মাল ভক্ষণ। বহু মানুষ আছে বহু রকমের মাল খেয়ে থাকে, কিছু মানুষ আছে যারা যাকাতের মাল ভক্ষণ করে থাকে, নানা ওসিলায় যাকাতের মাল খায়, কেউ হকদার কেউ হকদার নয়। যে হকদার সে খেতে পারে, কিন্তু যে হকদার নয় তার জন্যে যাকাতের মাল হারাম। এমন কি খুদ যার উপরে যাকাত ফরজ সেও যাকাতের মাল ভক্ষণ করে এবং হারাম খায়। এমন পর্যায়ে আসে যখন সে যাকাত আদায় করে না, তার মানে সে যাকাতের মাল নিজে ভক্ষণ করে, আল্লাহর হক না দিয়ে খায়, তার মানে কি নিজে খায়। এমন কি যদি কোনো ফকির মিসকিন তার দরজায় না যায়, কোনো মাদ্রাসার আদায়কারী তার দরজায় না যায়, তাহলে সেই যাকাতের মাল নিজের ঘর থেকে বেরিয়ে হয় না, কারণ সে নিজে হিসাব করে যাকাত দেয় না এবং হকদারের কাছে পৌঁছে দেয় না। সুতরাং সে যাকাতের মাল নিজেই ভক্ষণ করে। এই সম্পর্কে দু চারটি কথা বলবো, যে যাকাতের মাল যদি আপনি হকদার না হন তো খাবেন না। যাকাতের মাল সেই খাবে যে তার হকদার, আল্লাহ তালা যাকে হক দিয়েছেন খেতে। ধনী হলেও যাকাত খাওয়া যায়, তাই না? কখন ধনী হলে যাকাত খাওয়া যায় বলছি। যাকাত ইসলামের ক নম্বর রুকন, কালেমা নামাজ, রোজা না যাকাত? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, খবরদার ওই পুরনো গত পুরনো মুখস্থ, কালেমা নামাজ রোজা হজ যাকাত, যাকাতকে লাস্টে ফেলবেন তা না। কালেমা নামাজ, যাকাত, রোজা, হজ, তিন নম্বর রুকুন, ইসলামী অর্থনীতির একটি সুন্দর বিধান এই যাকাত। যদি ইসলামের ধনীরা যথার্থভাবে ঠিকভাবে যাকাত আদায় করত, তাহলে মুসলিমদের মধ্যে যে অভাবী মানুষ আছে তারা তাদের অভাবের তাড়নায় তাদের স্বভাব খারাপ হতো না এবং না খেয়ে মারা যেত না, তাদের রোগীদের বিনা চিকিৎসায় অসহায় অবস্থায় পড়ে থাকতে হতো না অথবা মারা যেতে হতো না। যাকাত ব্যবস্থা, তার বন্টন ব্যবস্থা ইসলামে এত সুষ্ঠু সুন্দর ব্যবস্থা, ইসলামী প্রশাসন তার দায়িত্ব নিয়ে এটা করে থাকে, আর যেখানে ইসলামী প্রশাসন নেই সেখানে মুসলিমদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের এটাকে করা উচিত এবং মানুষের কাছ থেকে যাকাত আদায় করে তা সুষ্ঠুভাবে বিতরণ করা উচিত। যাকাত ইসলামের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত বিধিবদ্ধ হয়েছে দারিদ্র দূরীকরণ ও ইসলামী সংগ্রাম চিরন্তন রাখার মতো মহান উদ্দেশ্য সাধন করার জন্য। যাকাতের হকদারকে আল্লাহ তার বর্ণনা দিয়ে সূরা তওবা ৬০ নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, যাকাতের হকদার হলো ফকিররা। ফকির কাকে বলে? যার খাওয়ার মতো কিছুই নেই, না সকালে খাবারে যাচ্ছে আর না দুপুরে না রাত্রে। ওয়াল মাসাকিন, আর মিসকিনরা হচ্ছে তার হকদার। আর মিসকিন হলো যার বাড়িতে এক বেলা খাবার জোটে আর এক বেলা জোটে না, কখনো চলে কখনো চলে না। আর ফকির হচ্ছে যে লোকের কাছে হাত পেতে পেতে চেয়ে চেয়ে খায়। ওয়ালা আমিলিনা আলাইহা, আর যারা যাকাত আদায় করে, উসুল করে, জমা করে, হিসাব করে ইত্যাদি ইত্যাদি, যাকাত সংক্রান্ত বিষয়ে যারা চাকরি করে তাদেরকে ওই যাকাত থেকেই বেতন দেওয়া যাবে এবং তাদের ওই বেতন যাকাত থেকে নেওয়া হালাল হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যাদের হৃদয়কে আকৃষ্ট করার দরকার হয়তো কোনো দেখলেন সে কাফের, তার হৃদয়কে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য তাকে যাকাত দিতে পারেন। নও মুসলিম, নতুন মুসলমান হয়েছে, আর নতুন মুসলমান হয়ে নতুন পরিবেশে এসে তার টাকা পয়সা দরকার পড়ছে, এসে বেঁচে চেয়েও খেতে পারছে না, সেই ক্ষেত্রে আপনি যাকাত থেকে তার মনকে ইসলামের দিকে বেশি আকৃষ্ট করার জন্য যাকাত দিতে পারেন। বেনামাজিকে যাকাত দেওয়া জায়েজ না জায়েজ? আগে বলেন বেনামাজি কাফের না কাফের না, যদি বলেন কাফের তাহলে যাকাত দেওয়া জায়েজ না। অতএব একে আকৃষ্ট করার জন্য যাকাত দিতে পারেন। দেখো তুমি চাইতে এসেছো অথবা চাইতে না এসেছো, দেখো তুমি নামাজ পড়ো না, কিন্তু আমি তোমাকে দিচ্ছি, কিন্তু যদি নামাজ পড়ো তো আরো বেশি করে দেবো, তাই না? এই করে তাকে নামাজের দিকে আকর্ষণ করতে পারেন, আল্লাহ চাইলে তার মন ফিরে যাবে এবং সে পাকা নামাজি হয়ে যাবে। তো মনকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যায়। ওয়াফির রিকাব, আর দাস মুক্ত করার জন্য। একজন দাস সে মুক্তি পেতে পারছে না, কোনো ক্রমেই মুক্তি পেতে পারছে না, তো টাকা দিয়ে সেই দাসকে আপনি কিনে স্বাধীন করে দেন। অবশ্য এই যুগে সে সুবিধা নেই, তাই না? এ যুগে কৃতদাস নেই। ওয়াল গারিমিন, যার জরিমানা করা হয়েছে, যার কোনো অর্থদণ্ড আছে, যেমন আপনি বড়লোক হলেও হতে পারেন কিন্তু এমন অর্থদণ্ডে পড়েছেন, এমন ঋণ করে ফেলেছেন যা আর শোধ হচ্ছে না, ঋণ করে ব্যবসা শুরু করেছিলেন, ব্যবসা ডুবে গেছে, আপনি আর সেই ঋণের দলদল থেকে বের হতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনাকে যাকাত দেওয়া হবে কতটা? যতটা আপনার ঋণ পরিশোধ হয়ে যায়। ঋণ পরিশোধ হয়ে গেছে তবু যাকাত খাবেন তা না। অর্থদণ্ড, যেমন আপনি বড়লোক মানুষ, গাড়ি চালাচ্ছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলেছেন, আপনি ইচ্ছা করে মেরেছেন না, এটা হচ্ছে অনিচ্ছাকৃত খুন, কিন্তু তা সত্ত্বেও আপনাকে অর্থদণ্ড লাগবে। এখন যে মারা গেছে সেটি তার ওয়ারিস মাফ করে আলাদা কথা, কিন্তু মাফ না করলে অর্থদণ্ড লাগবে। আর এই অর্থদণ্ড জানেন কত? বর্তমানে সৌদি আরবে যদি এইভাবে আপনি মানুষ খুন করেন, 3 লক্ষ রিয়াল লাগবে। 3 লক্ষ রিয়াল মানে কত টাকা? মোটামুটি এর 13-14-15 গুণ। এত টাকা আপনাকে জরিমানা দিতে হবে। ক্ষমতা আছে? যদি ক্ষমতা না থাকে তাহলে আপনাকে জাকাত থেকে দিয়ে জেল থেকে বার করে আনা হবে। ইসলামী আইন যেখানে আছে সেখানে মানুষের কদর আছে। দেখেন, একটা অ্যাক্সিডেন্ট করলে, মানুষ খুন করলে কত লক্ষ টাকা? 3 লক্ষ রিয়াল লাগবে। 3 লক্ষ টাকা না, রিয়াল। সেই ক্ষেত্রে আপনি অর্থদণ্ডে পড়েছেন, অতএব আপনাকে জাকাত থেকে সাহায্য করা যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাত। এখানে আল্লাহর রাস্তায় বলতে জিহাদ বলা হয়েছে। জিহাদ বলতে এখানে আল্লাহ তাআলা আম ভাবে সাবিলিল্লাহ উল্লেখ করেছেন। এই জন্য ইলমির পথকে, মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে কি না এ বিষয়ে ওলামাদের মতভেদ আছে। কোন কোন ওলামা বলছেন যে ফি সাবিলিল্লাহর মধ্যে ইলমি পথ, এই ইলম চর্চা রাখার পথ, যেখানে ইসলামী সরকার আছে সমস্যা নেই, যেমন সৌদি আরব, সেখানে সরকারই সব বহন করছে, এমনকি ইমামের বেতনও বহন করে কে? সরকার। সেখানে মাদ্রাসা, দিনী মাদ্রাসা, দিনী ইউনিভার্সিটি সরকার চালাচ্ছে, কিন্তু যে দেশে সে ব্যবস্থা নেই সে দেশে চলবে কি করে? সে দেশের ওই ব্যবস্থাকে সাবিলিল্লাহর মধ্যে ফেলে ওলামারা বলছেন সেখানেও জাকাত দেওয়া হবে। তবে বড়লোকের ছেলেরা জাকাত খাবে না, তাদের কাছ থেকে ফিস নিয়ে পড়ানো হবে। এই সিস্টেম যদি জাকাত থেকে না করা হয়, পকেট থেকে কে করবে? যাই হোক, ইসলামী শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করার জন্য, ইসলামকে মজবুত করার জন্য যেমন জিহাদে জাকাত দেওয়া হবে, তেমনি এটাও এক প্রকার জিহাদ, ইলমি জিহাদ। এই ইলমি জিহাদ প্রতিষ্ঠা করার জন্য জাকাত ব্যয় করা যাবে। এই কথা ওলামাদের ফতোয়া আছে, এবং এই কথা আমি আমার জাকাত ও খায়রাত বইয়ে লিখেছি, হাওয়ালা সহ কে কোন ওলামা বলেছেন, অতএব বৈধ আছে। ফি সাবিলিল্লাহর মধ্যে ওয়াবনে সাবিল, ওয়াবনে সাবিল মানে হচ্ছে মুসাফির। আপনি বড়লোক মানুষ, বড়লোক হলে কি হবে? বোম্বাই এলেন, টাকা নিয়ে এসেছিলেন, টাকা চুরি হয়ে গেছে, পকেট মারি হয়ে গেছে, এখন আপনি আর বোম্বাই থেকে নিজের দেশে ফিরতে পারছেন না, তখন কে দেবে আপনাকে টাকা? ট্রেনের টিকিটের টাকা কে দেবে বলুন? কেউ দিচ্ছে না। এখন যদি কেউ দয়া করে, আপনি খুব বড়লোক, দেশে খুব বড়লোক মানুষ, আর অবশ্য এখন তো সিস্টেম যে কোনো জায়গা থেকে ব্যাংকে টাকা ছাড়ানো যায় বা পাঠানো যায়, যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে কেউ যদি জাকাত থেকে তাকে দেয় তো তার জন্য জাকাত খাওয়া জায়েজ, এবং যে দেবে তারও জাকাত আদায় হয়ে যাবে। অপাত্রে জাকাত দিলে জাকাত আদায় হবে না, কোনো কাফেরকে জাকাত দিলে আদায় হবে না। তবে কাফেরকে টাকা দেওয়া যাবে না, যাবে দান দেওয়া যাবে না, যাবে না, দান দেওয়া যাবে। নফল সাদকা আপনি করেন, মানবিক খাতিরে তাকে আপনি টাকা দেন, কিন্তু আল্লাহর হক না, কারণ সে আল্লাহর প্রতি কাফের, অতএব সে হক সে পাবে না, তাকে দিলে জাকাত আদায় হবে না। এই জন্য বড়লোক মানুষ, বড়লোককে জাকাত দিলে আদায় হবে না, কিন্তু এই বড়লোক যে বাড়িতে এখন বোম্বাই এসে বিদেশে এসে গরিব হয়ে গেছে, তাকে জাকাত দেওয়া যাবে। বিদেশে গিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, বিদেশে গেছে, বিদেশে গিয়ে এমন অবস্থায় পড়েছে যে তার সমস্ত টাকা নষ্ট হয়ে গেছে, তখন তাকে জাকাত দেওয়া যাবে। ইবনে সাবিল, এই যে 8 প্রকার লোকের কথা বলা হলো, এদের জন্য জাকাত খাওয়া জায়েজ। তার মানেই হলো বাকি লোকেদের জন্য জাকাত খাওয়া জায়েজ না। এ হচ্ছে ফরিযাতাম মিনাল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে ফরজ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা এ বিধান দিয়েছেন, এই মানুষ সাদকা জাকাত খেতে পারে। অতএব যে ব্যক্তি উক্ত 8 প্রকারের মানুষের মধ্যে কোনো 1 প্রকারের অন্তর্ভুক্ত নয়, তার জন্য ওসর জাকাতের কোনো মাল খাওয়া বৈধ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর

জাকাত খাওয়া উপায় থাকতে, এবারে কে নিরুপায় সে বুঝবে, তার আল্লাহ বুঝবেন নিরুপায় কি না। আপনি আপনাকে বলেন আমি ভাই নিরুপায়, আমার কোনো কাজ নেই, কাজ পাই না, কাজ করতে পারি না, সেটা সে বুঝবে। কিন্তু যদি সে মনে মনে বোঝে যে আমার উপায় আছে, আমি জাকাত না খেলেও চলবে, আমি কাজ করে খেতে পারবো, আমার পথ আছে, তা সত্ত্বেও যদি সে গড়িমসি করে না, মেহনত করার কি দরকার, বিনা পুঁজির ব্যবসা, ও ব্যবসা করার দরকার নেই, হাটে ঝুড়ি মাথায় যাব, সবজি বিক্রি করব, তাতে আমার কষ্ট হবে তাই না, আমি পেপার বিক্রি করব তাতে কষ্ট হবে, আমি ফল বিক্রি করব আমার কষ্ট হবে, আমি গ্রামে গ্রামে কাপড় বিক্রি করব আমার কষ্ট হবে, কোনো একটা ব্যবসা, ওই যে দোকানে দোকানে মাল সাপ্লাই দেওয়ার ব্যবসা আছে না নেই, দোকানে দোকানে কেউ চা দিয়ে বেড়ায়, কেউ ওয়াশিং পাউডার দিয়ে বেড়ায়, এক একটা এজেন্ট আছে, সেই সব আমার কষ্ট হবে, আরাম হবে কি, মসজিদে মসজিদে যাব, নামাজ পড়ব, লোকের খাবো আর জাকাত চেয়ে বেড়াবো, এটা আরাম উচিত না। সতর্ক থাকা উচিত, সাবধান থাকা উচিত এই শ্রেণীর নোংরা জিনিস, যে আমি কিভাবে রুচি করব, কিভাবে হালাল করব, বুঝতেই পাচ্ছেন, কোনো প্রকারে যাতে নিজের আদায় করা ওসর জাকাতের মাল খাওয়া না হয়ে যায় তার জন্য সতর্ক হতে হবে। আপনি হয়তো জাকাত দেনেওয়ালা, লেনেওয়ালা নন, ওসর দেনেওয়ালা, লেনেওয়ালা নন, ভালো চাষি, এমন চাষ করেন যে মাশাআল্লাহ 750 কেজি থেকে বেশি ধান হয়, বেশি গম হয়, তো আপনাকে জাকাত লাগবে তাই না। কিন্তু জাকাত যদি না দেন, তাহলে আপনি জাকাত না দিয়ে যদি খান তো জাকাত খাওয়া হবে না, হবে না, 20 টিনের 1 টিন জাকাত লাগে, আপনি 1 টিনও দিলেন না, তো 20 টিনের সাথে 1 টিন জাকাত আপনার ঢুকেই থাকলো, আপনি খেতেই থাকলেন, তাহলে 20 ভাগের 1 ভাগ আপনি হারাম খাচ্ছেন না খাচ্ছেন না, আপনার জন্য জাকাত খাওয়া হালাল নয়, তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ আপনি হারাম খাচ্ছেন, আর 10 ভাগের হলে 10 ভাগের 1 ভাগ হারাম খাচ্ছেন, আর যদি 100 থেকে 250 টাকা জাকাত দিতে হয় তো আপনি যদি না দেন তো 100 ভাগের 250 ভাগ আপনি হারাম খাচ্ছেন, আল্লাহর ভাগ, গরিবদের ভাগ আপনি বের করে দিচ্ছেন না, হিসাব করে দিচ্ছেন না, তার মানে যে ভাগ দেওয়ার কথা ছিল সেই ভাগটা আপনি ভিতরে রেখে দিলেন, আপনি খেয়ে গেলেন, তো আপনিও হারাম খাচ্ছেন, আপনি চেয়ে খাচ্ছেন না, আপনি আপনার নিজের মধ্যে নিজের মাল রেখে খাচ্ছেন, এটাও হচ্ছে জাকাত খাওয়া, হারাম খাওয়া। কেউ যদি না আসে চাইতে আপনি দেন না, আর যেটা দেন সেটাও হিসাব করে নয়, ওই দিলেন 2-5 টাকা বের করে দিলেন, হ্যাঁ 4টি ভিক্ষা দিয়ে দিলেন বাস, তাই না, এই ভিক্ষা দিলে তো আর জাকাত আদায় হয় না, হিসাব করে দিতে হবে, হিসাব করে বের করে রাখুন তারপরে দেন, সমস্যা নেই, কিন্তু হিসাব না করে মন হলো দিলাম না হয় দিলাম না, কেউ চাইতে দিলাম না হয় দিলাম না, তাতে তো আর জাকাত আদায় হয় না, বুঝতেই পাচ্ছেন। তাহলে জাকাত আসলে এইভাবে যদি না দেওয়া হয়, আদায় না করা হয়, তাহলে আপনারও খাওয়া হবে। এমন কি জাকাত যদি আপনি কাউকে বিক্রি করেন, কাউকে জাকাত দিয়েছেন এবং সেই জাকাতটা আপনি কিনতে চাচ্ছেন, কিনবেন না, কিনলে কি হবে, যাকে আপনি জাকাত দিয়েছেন তার কাছ থেকে আপনি সেই জিনিসটা কিনতে চান, তাহলে সে আপনাকে একটু অল্প দামে দিতে চাইবে তাই না, অল্প দামে দিতে চাইলে কি করা হবে, ওই যে অল্প দামটা আপনাকে দেবে সেটাই ঘুরিয়ে আপনার জাকাত খাওয়া হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, কাকে, হযরত ওমারকে, একজন আল্লাহর রাস্তায় একটা ঘোড়া দান করলেন, অতঃপর দেখলেন সেই ঘোড়া বিক্রি হচ্ছে, হযরত ওমার কিনতে গেলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তিনি বলেন, লা তাশতারি ওয়ালা তাউদ ফি সাদাকাতে, ঘোড়া কেন না, সে হয়তো তোমাকে অল্প দামে দেবে আর তোমার নিজের সাদকা নিজে খাওয়া হবে, ওয়াইন আতাকাহু বিদিরহাম ফাইনাল আয়দা ফি সাদাকাতিহি কাল আয়দ ফি কায়ে, যেমন কুকুর বমি করে নিজের বমি খায় সেই রকম যে সাদকা করে নিজের সাদকা কিনে নেয় সেই রকম হয় না, তা চিন্তা করতে পাচ্ছেন, এ তো সাদকা দিয়ে কিনে নিলে কুকুরের বমি খাওয়া হয়, তাহলে জাকাত মোটেই না দিলে কি হবে, কি খাওয়া হবে, মানে নিকৃষ্ট ব্যাপার, নিকৃষ্ট ব্যাপার। এই জন্যই জরুরি ছিল জাকাত সম্পর্কে একটা আলোচনা করার, যাতে মানুষ সতর্ক হয়, যারা জাকাত দেয় তারা যাতে ঘুরে নিজের জাকাত না খায়, ফরজ হওয়া সত্ত্বেও যারা জাকাত ওষুর না দিয়ে মাল ভক্ষণ করে তাদেরও আসল কিন্তু জাকাত ওষুর খাওয়া হয়। আল্লাহ তাআলা কুলু মিন সামারিহি দাস মারাওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদে, দাও তার হক আদায় করো, তোমরা খাও ঠিকই কিন্তু তা আল্লাহর হক আদায় করো, ফসলের হক, গরিবদের হক আদায় করো, আর যদি না করো তাহলে তো বুঝতেই পারছো। আর জাকাত হচ্ছে আসলে পবিত্রতা, এই পবিত্রতার জন্য মানুষ আসলে পবিত্র হয় জাকাত দিয়ে, জাকাতের মতোই কুরবানির চামড়া বিক্রয় করে তা খাওয়া বৈধ নয় তাই না, কাদের হক, মিসকিনদের হক, কোরবানির চামড়া বিক্রি করে মসজিদের ইমামের বেতন দেওয়া হবে না মসজিদের কাজে লাগানো হবে, না, কার হক, মিসকিনদের হক, কোরবানির চামড়া বিক্রি করে আপনি একজন আলেম দূর থেকে খোতবা দিতে আসবে আপনার মসজিদে তাকে রাহা খরচ দেবেন না, এটা মসজিদের হক না, কার হক, মিসকিনদের হক, এতে মিসকিনদের হক মিসকিনের কাছে পৌঁছে দিতে হবে। কোরবানির হাড় বিক্রি করে অনেকে, তাই না, কোরবানির হাড় বিক্রি করে, কোরবানির হাড় বিক্রি করে খাওয়া বৈধ নয়, কারণ তাও চামড়ার মতোই। সুতরাং সে হাড় বিক্রি যদি করতেই হয় তাহলে সেই হাড় বিক্রি করে মিসকিনদেরকে দিন। এই হলো সোজা পথ, সরল পথ। প্রিয় দর্শক মন্ডলী, হাতে কিছু সময় আছে, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একজন মানুষ যিনার বয়স মোটামুটি 60 বছর, তিনি ধরেন আমাদের বাড়ি এলো, দিয়ে বলছে আমার একটা মেয়ে আছে, বিয়ে দিতে পারছি না, আমি গরিব মানুষ, পণ বাবদ মোটামুটি 20-30 হাজার টাকা জমা করতে হবে, সেই ক্ষেত্রে দানের ক্ষেত্রে কি বলবেন আপনি? যদি আবার পণ যেহেতু দেওয়া এবং নেওয়া হারাম, সেক্ষেত্রে কি বলবেন? আপনি যদি বোঝেন যে এই লোকের নিরুপায় অবস্থা, এক পর্যন্ত করে খেতে পারবে না, এ মানুষ বৃদ্ধ মানুষ, এর ক্ষমতা নেই যে সে কোনো চাকরি করে খাবে, যদি আলেম হয় সে কোনো মসজিদে চাকরি করতে পারে, তাই না, মসজিদে ইমামতি করলে তা চলবে, কিন্তু যদি মনে করেন যে অচল লোক, একে জাকাত দেওয়া যাবে, আপনি তাকে দেবেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে। মানে জাকাত বলতে দান, দানের কথা, দান জিনিস আলাদা, জাকাত জিনিস আলাদা। দান আপনি যাকে তাকে দিলে আপনার হয়ে যাবে, এমনকি অমুসলিমকে দিলেও দান আপনার কবুল হয়ে যাবে, তাই না, কিন্তু জাকাত আপনাকে দেখে শুনে দিতে হবে। জাকাত ওই যে 8 প্রকার লোক বললাম, ওই 8 প্রকার লোকের মধ্যেই জাকাত দিতে হবে। আর দান আপনি যাকে তাকে দিতে পারেন, সে সক্ষম হোক, অক্ষম হোক, অমুসলিম হোক, চলবে, কিন্তু জাকাত দিতে হলে দেখতে হবে যে মুসলিম না অমুসলিম, না সক্ষম না অক্ষম, সঠিক জায়গায় জাকাত না দিলে জাকাত আদায় হবে না। আর দান আপনি যাকে দেবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আপনি যাকে বুঝলেন যে হ্যাঁ লোকটা দরকার আছে, যদিও অমুসলিম হয়, অভাবী লোক, আপনি তাকে দান করলেন, নফল দান একে বলে, আপনার জাকাতের হিসাব থেকে না, আপনি তাকে দিলেন, আপনার কবুল হয়ে যাবে। কিন্তু ফরজ যখন জাকাত দেবেন সেই জাকাত ঠিক জায়গা দেখে দিতে হবে, একে দেওয়া চলবে তাকে দিতে হবে, নামাজি কি না দেখতে হবে, সে মুশরিক তো নয়, এমন মুসলিম হতে পারে সে মুশরিক, মুসলিম মুশরিক আছে না নেই, কালেমা গো মুসলিম, কালেমা পড়া মুসলিম, কিন্তু আসলে তার কাজ হচ্ছে শিরিক, সে গায়রুল্লাহর পূজা করে, গায়রুল্লাহর কাজে নজর নিয়াজ মানে মানত করে, খাসি জবাই করে, এমন লোককেও জাকাত দিলে আপনার জাকাত কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথ দেখান এবং আমাদের জাকাত কবুল করে নেন। আমরা নিজেদের জাকাত যেন ঘুরে নিজেরা না খাই, আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।